হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি স্বস্তির হয়ে তুর পাহাড়ে আসুন, সেখানে আপনার সাথে আমার কথাবার্তা হবে এবং আপনার কাছে আমি আসমানি কিতাব নাযিল করে দেব। হযরত মূসা আলাইহিস সালাম স্বস্তির হওয়ার আগেই একটু তাড়াহুড়া করেই তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর কথা ছিল স্বস্তির হয়ে যাওয়ার জন্য, তিনি স্বস্তির না হয়ে তাড়াহুড়া করেই চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এখানে আপনি 30 দিন থাকবেন, 1 মাস থাকবেন, এই 1 মাস রোজা রাখবেন, 1 মাস রোজা রাখার পরে আপনার সাথে আমার কথাবার্তা হবে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, 1 মাস রোজা রাখলেন, এই 1 মাস রোজা রাখার পরে আপনারা যারা রমজান মাসে রোজা রাখেন আপনারা একটু লক্ষ্য করলে টের পাবেন, রোজাদারেরা সারাদিন রোজা রাখে, কোনো কিছু না খাওয়ার কারণে, কোনো কিছু পান না করার কারণে পেট খালি হতে হতে এক সময় পেট থেকে হালকা একটু দুর্গন্ধ মুখ দিয়ে বের হয়। এটা মুখ অপরিষ্কার রাখার কারণে নয়, পেট বেশি খালি হওয়ার কারণে। আল্লাহর হুকুম পালনের জন্য উপবাস থাকার কারণে তার মুখ দিয়ে যে হালকা দুর্গন্ধ বের হয়, এটা কি বিলাসিতার কারণে না আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে? এই জন্য রোজাদারের এই মুখের হালকা দুর্গন্ধটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও প্রিয়। এই বিধান বর্তমান মুসলমান উম্মতের রোজার বেলায়ও বলবৎ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে দিয়েছেন যে রোজার কারণে, পেট খালি হওয়ার কারণে যে পেট থেকে হালকা কিছু দুর্গন্ধ মুখ দিয়ে বের হয়, এটা তো আমাদের কোনো বিলাসিতার কারণে নয়, শুধু আল্লাহর একটা বিধান পালনের কারণে। তাই রোজাদারের মুখের এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। কিন্তু মূসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখার পরে আল্লাহর সাথে কথাবার্তা হবে, মুখে যদি সামান্যতম দুর্গন্ধ থাকে এই দুর্গন্ধটা নিয়ে আল্লাহর সাথে কথা বলা উচিত হবে না, এটা ভাবলেন। এই ভেবে তিনি কিছু সুগন্ধি গুস্ত চিবালেন, যেন এই গুস্তের সুগন্ধটা মুখে থাকে এবং সুগন্ধময় মুখে যেন আল্লাহর সাথে কথা বলতে পারে। এই ধারণাটা কি ওনার খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনার ধারণাটা ভালো হলেও আমার পছন্দসই নয়, আপনি আমার বিধান পালনের জন্য রোজা রাখবেন আর এই কারণে আপনার মুখে যে দুর্গন্ধ হবে সেইটাই আমার কাছে প্রিয়, আমি এই অবস্থায় আপনার সাথে কথা বলতে চাই। কাজেই আপনি যেহেতু সুগন্ধি গুস্ত চিবিয়ে মুখের দুর্গন্ধ দূর করে ফেলেছেন, আরো 10 দিন অতিরিক্ত রোজা থাকুন, আরো 10 দিন অতিরিক্ত রোজা থাকার পরে আপনার সাথে কথাবার্তা হবে। এদিকে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে মরুভূমির এক স্থানে রেখে গেলেন, হযরত হারুন আলাইহিস সালাম তিনিও নবী, হযরত মূসা আলাইহিস সালামের 1 বৎসরের বড় বয়সে, ওনার তত্ত্বাবধানে বনি ইসরাইলকে মরুভূমিতে রেখে গেলেন, বলে গেলেন যে আমি 1 মাসের জন্য তুর পাহাড়ে যাচ্ছি, 1 মাস পরে আমি ফিরে আসব। ওইখানে গিয়া একটা বিশেষ কারণ বশত যেহেতু 1 মাসের মেয়াদকে আরো 10 দিন বাড়ানো হল, 1 মাস পরে এরা চিন্তিত হয়ে গেলেন। নবী বলে গেলেন 1 মাস পরে চলে আসবেন, 1 মাস চলে গেলে আসছেন না কেন? তারা তো আর ওইখানে যে ঘটনাটা ঘটলো সেটা তো আর এখান থেকে এরা জানে না। এরা চিন্তায় পড়ে গেল যে নবী এক মাস পরে চলে আসবেন বলে গেলেন, এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, নবী আসছেন না কেন? এমত অবস্থায় ওইদিকে হযরত মুসা আলাইহিস সালাম আরো দশ দিনের রোজা রাখতে শুরু করলেন তুর পাহাড়ে থাকা অবস্থায়। আলাইহিস সালাম যে সেখানে রোজা রাখলেন এই রোজা সম্পর্কে কিছু কথা আমাদের বুঝে নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে। এ আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিলেন রোজা নামের ইবাদতটা শুধুমাত্র আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা নামের ইবাদত করার নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি। তবে আমাদের রোজার সময়ে আর তাদের রোজার সময়ে ব্যবধান আছে, আমাদের রোজার নিয়মে আর তাদের রোজার নিয়মে ব্যবধান আছে, আমাদের রোজার পরিমাণে আর তাদের রোজার পরিমাণে ব্যবধান আছে। কিন্তু রোজা নামের একটা ইবাদত আমাদের জন্য করা যেমন ভাবে আল্লাহর নির্দেশ, তেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের জন্য রোজা নামের ইবাদত করা এটা আল্লাহর নির্দেশ ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ যে রোজার নির্দেশ দিলেন সেটা পালনের সময় হল রমজান মাস। বুঝে থাকলে বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ যে রোজা পালনের নির্দেশ দিলেন সেটা পালনের সময় হল রমজান মাস। তাই আল্লাহ অন্য আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস কুরআন নাযিলের মাস। এই রমজান মাস যখন আসবে, রমজানে তোমাদের যারা রমজানে উপনীত হবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। এই রোজার পরিমাণ কতটুকু, কখন থেকে রোজা শুরু হবে আর কখন রোজা শেষ হবে, প্রতিদিনের রোজার শুরু আর শেষ কোথায়, বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। সুবে সাদিকের পূর্ব পর্যন্ত খাওয়া দাওয়া করো, সুবে সাদিকের সাথে সাথে খানা পিনা বন্ধ করো, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো। সুতরাং আমাদের প্রতিদিনের রোজার শুরু এবং শেষ সময় সীমা আল্লাহ খুব সুস্পষ্টভাবেই কোরআনে বলে দিয়েছেন। সুবে সাদিকের পর থেকে আমাদের প্রতিদিনের রোজা শুরু হবে আর সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের প্রতিদিনের রোজা শেষ হবে। তো মাসের দিক থেকে আমাদের রোজা রমজান মাসে রাখা ফরজ করা হয়েছে, দিনের দিক থেকে প্রতিদিন সুবে সাদিক থেকে রোজা শুরু হবে আর সূর্য অস্ত যাওয়ার পরে রোজা সমাপ্ত হবে। এই রোজা সম্পর্কে হাদিস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সোয়ামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সাথে এই রোজা পালন করবে, এই রোজা পালনের দ্বারা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যেমন তেমন ভাবে রাখলে না, ইমানও ইয়াকিনের সাথে রাখলে। ইমান এবং ইয়াকিনের সাথে রোজা রাখা বলতে কি বুঝায়? মুফাসসিরিনে কেরাম যে আয়াতে আল্লাহ রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো বলেছেন, সেই আয়াতের ব্যাখ্যায় যে বিবরণ দিয়েছেন তার সারমর্ম দুটি কথা, একটা হলো রোজার দেহ আর একটা হলো রোজার প্রাণ। একটা হলো রোজার দেহ আর একটা রোজার প্রাণ। রোজার দেহ হল সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুইটা অঙ্গকে তার উপভোগ থেকে বারণ করে রাখা, আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে শরীরের দুই অঙ্গকে তার উপভোগ থেকে বারণ করে রাখা, এটা রোজার দেহ। দুইটা অঙ্গ কি কি? একটা হলো মুখের জিহ্বা আর একটা হলো শরীরের লজ্জাস্থান। জিহ্বাকে তার উপভোগ থেকে বারণ করে রাখা, লজ্জাস্থানকে তার উপভোগ থেকে বারণ করে রাখা, বুঝে থাকলে বলুন তো রোজার দেহের মধ্যে কতটা জিনিস বারণ করে রাখার কথা আছে? একটা জিহ্বা আর একটা লজ্জাস্থান। জিহ্বাকে রমজানের দিনের বেলায় উপভোগ থেকে বারণ করে রাখা, লজ্জাস্থানকে রমজানের দিনের বেলায় উপভোগ থেকে বারণ করে রাখা, এই দুই অঙ্গকে নির্ধারিত সময়ে উপভোগ থেকে বারণ করে রাখা রোজার দেহ, রোজার শরীর। আর রোজার প্রাণ কোনটা? এর দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খুদা বিরুতা অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। তাইলে খুদা বিরুতা রোজার প্রাণ, আর দুই অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখা রোজার দেহ। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খানা পিনা করি না, গরের হালাল খানা খাই না, গরের হালাল বিবির কাছে যাই না। এই না খাওয়া আর বিবির কাছে না যাওয়া, এটা রোজার কি দেহ? আল্লাহ বলেন, এর মাধ্যমে যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাহলে এই রোজা হবে সফল রোজা, সার্থক রোজা। তাকওয়া জিনিসটা কি? আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলছি, যেন আমরা কেউ কখনো ভুলে না যাই, তাকওয়া জিনিসটা কি? রোজার দ্বারা যে তাকওয়া অর্জন করা যায়, এই তাকওয়া হল রোজার প্রাণ। দুই অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখা হলো রোজার দেহ, আর তাকওয়া হলো রোজার প্রাণ। এই তাকওয়া জিনিসটাকে যেটা রোজার প্রাণ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সোজা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল কি আপনি দেখেছেন কখনো? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞেস করলেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কখনো? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞেস করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যাতে আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নাম তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই হল অসংখ্য গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়া একটা জঙ্গলের নাম, যত গুনার কাজ আছে সবগুলি হলো কাঁটাদার গাছ। এই দুনিয়াটা গুনার কাজে ভরা, কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া। এর ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। আপনাদের জানা মতে কোন মানুষ জান্নাতে যাওয়ার পথ আছে দুনিয়ার বাইরে দিয়ে, না সব মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার ভিতর দিয়ে? প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার ভিতর দিয়ে। সুতরাং এই দুনিয়ার ভিতর দিয়ে এমন ভাবে আমাকে জীবন যাপন করতে হবে যেন কোন গুনাহ আমার সাথে কবরে না যায়, যেন কোন গুনাহ আমার সাথে কবরে না যায়। এই রকম গুনামুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করা যাতে কোন গুনাহ আমার সাথী হতে না পারে, তাহলে কেমন কি মুক্ত জীবন যাপনের নাম তাকওয়া? গুনামুক্ত, গুনামুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। তাহলে রুদার প্রাণ যে তাকওয়া, এই প্রাণ, এই তাকওয়া জিনিসটা কি? গুনামুক্ত জীবন যাপন। তাহলে আয়াতের মর্ম কি দাঁড়ালো? আল্লাহ দে বললেন তোমাদের জন্য রোজা ফরজ করা হল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এর মর্ম হল আমার ঘরে হালাল খানা মজুদ আছে, আল্লাহর বিধান পালনের জন্য আমি আমার জিহ্বাকে সেটার থেকে বারণ করে রাখতে পারি। আমার ঘরে হালাল বিবি মজুদ আছে, আল্লাহর বিধান পালনের জন্য আমি তার কাছ থেকে বিরত থাকতে পারি। সুতরাং যেই ব্যক্তি ঘরের হালাল খানার থেকে জিহ্বা বারণ করে রাখতে পারে, যেই ব্যক্তি হালাল বিবির থেকে নিজের লজ্জাস্থান বারণ করে রাখতে পারে, তার জন্য সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। তাহলে দুই অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখা রোজার দেহ, আর সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে যাওয়া রোজার আত্মা। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? দুই অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখা রোজার দেহ, আর নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বারণ করে ফেলা রোজার আত্মা। দেহ রোজার দেহ এবং আত্মার সমন্বয় যে গঠাইল, সেই ইমান এবং ইয়াকিনের সাথে রোজা রাখল। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমান ও ইয়াকিনের সাথে যারা রমজানের রোজা রাখল, তার রোজার কারণে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আমার কথা বুঝে থাকলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন রোজার দেহের দ্বারাই জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় না আত্মার সমন্বয় হলে। রোজার আত্মা কি? গুনামুক্ত জীবন যাপন। রোজার আত্মা কি? রমজান মাসের ভিতরেই যদি আমরা গুনামুক্ত জীবন যাপন অর্জন করতে পারি, এই রোজা আমার জীবনের গুনামাফের ব্যবস্থা হয়ে যায়। গেল রোজা সম্পর্কে সামান্য কথা। রোজা সম্পর্কে যেই কথাটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবি সম্পর্কেও হুবহু এই কথাটাই রাসূল বলেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদানা ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রমজান মাসের যে আলাদা একটা নামাজ আছে, এই নামাজটাকে তারাবিহের নামাজ বলা হয়। কাজী মর্মার্থ হল যেই ব্যক্তি ইমান ও ইয়াকিনের সাথে তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ তারও জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। ইমান ও ইয়াকিনের সাথে রোজা রাখলেও জীবনের সমস্ত গুনাহ মাফ, ইমান ও ইয়াকিনের সাথে তারাবিহের নামাজ পড়লেও জীবনের সমস্ত গুনাহ মাফ।